তারে যদি জানা যায় তবে কি যে হয়। এই গান শুনে দেখো ভেসে যাচ্ছে তোমার দু জল ধর্ম গান কেমন এমন চোখে কাজলার পাতা ফুরুয়ে কি